তো এই ইত্তেবার কথাটাই রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে নাজিলকৃত ওহির বিধান ছাড়া অন্য কোনো অলিয়া উলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এরপরে আল্লাহ পাক বললেন কালিলুম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে নসিহত গ্রহণ করিকারী লোকের সংখ্যা খুবই কম। সত্যিকার অর্থে আমরা আজকে তাই দেখতে পাচ্ছি যে নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম, আর তাকলিদের মোহগ্রস্ত লোকের সংখ্যা দলে দলে পালে পালে বেড়েই চলেছে। ওই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাও উসুল চষে হানাফি মাঝে হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাঁকিল তোল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকেও তত, আর গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগল আপনাকে আমরা বলি নাই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম জাতির এই দুর্দশা দেখে হতাশাগ্রস্ত হয়ে তিনি মনের দুঃখে কথাগুলি বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন এত্তেবা করতে, আর এত্তেবা শব্দের অর্থ হলো দলিল ভিত্তিক আমল করা। কিন্তু আমরা আজকে এই এত্তেবা বাদ দিয়ে তাকলিদের পথকে বেছে নিলাম। তাকলিদ হলো পশু পাখির জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। তাকলিদ হলো কেলাদা শব্দ থেকে, আর কেলাদা মানে হলো গলায় রশি পরানো। গলায় রশি ছাগলের বকরির ভেড়ার উটের এদের গলায় রশি পরানো হয়, রশি পরাইয়ে তার মনিব যেভাবে টেনে নিয়ে যায় ওভাবে যেতে সে বাধ্য থাকে। এই জন্য তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, বিবেকবান মানুষের জন্য তাকলিদ প্রযোজ্য নয়। এই জন্য মক্কার কাফেরেরা তারাও তাকলিদ শব্দ বর্জন করেছেন, আর আজকে আমরা মুসলিম হয়ে তাকলিদ শব্দকে নিয়ে ফখর করছি, গৌরব করছি, বলছি আমি মুকাল্লিদ, আমি অমক মাঝহাবের মুকাল্লিদ, আমি অমক তরিকার মুকাল্লিদ, আমি অমক ইমামের মুকাল্লিদ। কিন্তু মক্কার কাফেরেরাও এই তাকলিদ শব্দটা পছন্দ করেননি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ মক্কার কাফেরদেরকে যখন বলা হলো যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন এটার অনুসরণ করো, এত্তেবা করো, তখন তারা বললেন, মক্কার কাফেরেরা জবাব দিলেন কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপদাদা থেকে যা পেয়েছি ওটারই তাকলিদ, ওটারই অনুসরণ করব। বাল নাত্তাবিউ আমরা অনুসরণ করব, তারা কিন্তু বাল নুকাল্লিদু আমরা অন্ধ অনুসরণ করব তা বললেন না। আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে যে মক্কার কাফের বেদিন বেঈমান তারা আইয়ামে জাহেলিয়াতের জামানায় তারাও এই শব্দটাকে কত ঘৃণা করেছেন। তারা বলেন নেই কালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপদাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, এ কথাটা তারা বলেন নেই। তারা কি বললেন? কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা যা করতেছিল তারা কি ইত্তেবা করতেছিল না তাকলিদ করতেছিল? মক্কার কাফেরেরা বাপদাদার ধর্ম যে মানতেছিল, এই বাপদাদার ধর্ম চোখ বন্ধ করে, জিজ্ঞাসা না করে, বিচার বিবেচনা না করে, এই যে তারা যে চালিয়ে যাচ্ছিল, তাদের এই চালিয়ে যাওয়াটা এটা কি তাকলিদ ছিল না ইত্তেবা ছিল? তাকলিদ ছিল। বুঝতে পারিনি ভালো করে, আবার বলতে হবে। তারা যে কাজটা করতেছিল মক্কার কাফেরেরা, বাপদাদার ধর্ম পূজা করতেছিল, মূর্তির পূজা বাপদাদা থেকে আসছে, তাই বিনা দলিলে, তাদের কাছে কোনো দলিল ছিল না, তাদের কাছে একটাই দলিল ছিল যে বাপদাদা করেছে, তাদের এই কাজটা কি ইত্তেবা না তাকলিদ? তাকলিদ করতেছিল তারা, তাকলিদ। কিন্তু তারা কি বলল? قالوا بل نتبع ما الفينا عليه ابانا, আমাদের বাপ দাদার অনুসরণ করব, ইত্তেবা করব, বাপ দাদার তাকলিদ করব, এই শব্দটা তারা বলল না, তারা বলল বাপ দাদার অনুসরণ করব। তাতে বোঝা যায় যে মক্কার কাফেরেরাও তাকলিদ শব্দটা পছন্দ করেননি, কারণ তাকলিদ শব্দটা হলো পশুর জন্য প্রযোজ্য, যেটা আগেই বলেছি যে গলায় দড়ি দিয়ে অন্ধের মতো মনিবের যেভাবে টেনে নিয়ে যাবে ওভাবে যাবে, এটা হলো পশু পাখির জন্য প্রযোজ্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। অতএব মক্কার কাফেরেরাও বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, আমরা অনুসরণ করব, অন্ধ অনুসরণ করব, আমরা তাকলিদ করব বাপদাদার, এই বাপদাদার তাকলিদ করব না বলে তারা বললেন বাপদাদার অনুসরণ করব। তাকলিদ শব্দটা তারাও অপছন্দ করেছেন, মক্কার কাফেরেরাও অপছন্দ করেছেন। তাকলিদ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায়, মানুষ বেহায়া হয়ে যায়। বেহায়া হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসকে বাদ দিয়ে মানুষ তখন বাপ দাদার পূজারি হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়ার নাম আপনারা শুনেছেন, নিজামুদ্দিন আউলিয়ার সেই মূলত তিনি আহলুল হাদিস ছিলেন, মাঝহাবীদের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল, কথা হচ্ছিল, তিনি যখন দলিল দিচ্ছিলেন কোরআন ও হাদিস ভিত্তিক, তখন তাকে বলা হলো যে আপনি আমাদের এই ভারতবর্ষে চারটি মাঝহাব আছে, চার মাঝহাবের যে কোনো মাঝহাব থেকে দলিল পেশ করুন, কোরআন হাদিসের দলিল বন্ধ করুন। নিজামুদ্দিন আউলিয়া দুঃখ করে বলছিলেন এ জাতির নাজাত কি করে হতে পারে, যে জাতি কোরআন সুন্নাকে মাঝহাবি ইমাম এবং মাঝহাবি রায় ও কিয়াস দিয়ে কোরআন সুন্নাকে দলন করে। নিজামুদ্দিন আউলিয়ার যুগ পেরিয়ে গেছে, পরবর্তীতে এখানে আসলো আমাদের বরিশালের উজিরপুর থানার সেই ইসলাদি ব্রিজ, ইসলাদি ব্রিজের বাম পাশে সেই মাদারসি গ্রামে ঘটে গেল সেখানে এক বিরাট কাণ্ড। সেখানেই শায়খুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি যখন সেখানে কোরআন ও হাদিসের দলিল পেশ করলেন, তদানীন্তন কালের এক পীর সাহেব বললেন যারা মাঝহাবের বিরুদ্ধে কোরআন হাদিস পেশ করে তাদেরকে লাঠি পিটা করতে হবে। তাই মুরিদানদের এক অংশ গিয়ে শায়খুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব গোপালগঞ্জের তার মাথার উপরে চেয়ার দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলল, রক্তে রঞ্জিত হয়ে গেল মাদারসির স্কুল মাঠ। তখন সেই রক্ত তিনি হাতে করে নিয়ে তুলে বললেন আল্লাহ, আমার শরীরের রক্ত তোমার এই জমিনে প্রবাহিত হয়েছে, তুমি এই রক্তের বিনিময়ে এখানে একটি তাওহীদের মার্কাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহর ফজল কর্মে সেখানে তাওহীদের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে। আপনারা ওই এলাকায় গেলে কোনো সময় দেখতে পাবেন, কুয়েত থেকে সর্বপ্রথম অনুদান এসে সেখানে একটি মাদ্রাসাও হয়েছে, সেখানে একাধিকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। সে করুণ ইতিহাস, এই তো গত মাসের 26 তারিখে 27 তারিখে এই ফেব্রুয়ারি জানুয়ারি মাসের 27 তারিখে আমাদের একটি প্রোগ্রাম ছিল ভারতের আসামে, আসামের বরপেটা জেলার সেই পল্লারপার স্কুল ময়দানে। পল্লারপার স্কুল ময়দানে হাজারো জনতার ঢল নেমেছে। চলন্ত বক্তৃতার মাঝখানে একজন মুকাল্লেদ ভাই, তিনি কোরআনের হাফেজ, তিনি এসে বললেন, মাঝহাবের বিরুদ্ধে কোনো কথা এখানে আমরা বরদাস্ত করব না, আল্লাহর রাসূলের কথা বরদাস্ত করবেন না, উনি মাঝহাবের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করবেন না, মাঝহাবের পক্ষে বললে উনি বরদাস্ত করবেন। বলতেছিলাম যে মক্কার কাফেরেরাও তাকলিদ শব্দটা বর্জন করেছিল, আর এখন আমরা নির্লজ্জভাবে মক্কার কাফেরদের চেয়েও এক ধাপ নিচে নেমে গিয়ে আমরা বলছি কলু বাল নাত কল, তারা বলেছিল কলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আর আমরা বলছি বাল নুকাল্লিদু মা ক্বালা ইমামুনা, যা ইমাম বলে গেছেন আমরা তা বলবো, আমরা তার অনুসরণ করব, অন্ধ অনুসরণ, আমাদের দলিল লাগে না, ইমামের কথার কাছে দলিল লাগে না। এই যে মৌলিক পার্থক্য, এই মৌলিক পার্থক্যের কারণে ইহুদি নাসারারা যা পারেনি আজকে মুসলিম সমাজের লোকেরা তা পেরেছে। ইহুদি নাসারারা কোনোদিন বলতে পারে নেই, ইহুদিরা বলে নেই তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নাই ইঞ্জিল কোরআনের মতো, হিন্দুরা বলে নাই জিন্দাবেস্তা ত্রিপিটক মহাভারত পুরাণ অপুরাণ যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ অথর্বেদ কোরআনের মতো, কিন্তু আমাদের মাঝহাবি ভাইয়েরা মাঝহাবের লিখিত কেতাব, মাঝহাবের সমর্থনে লিখিত কেতাব, জঘন্য শরীয়ত বিরোধী কথা যার ভিতরে ভরপুর রয়েছে সে কেতাবখানা তুলে ধরে বলছেন ইন্নাল হেদায়াতা কাল কোরআন, ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়াতা হলো কোরআনের মতো। কাদ নাসাখাত মা সান্নাফু ফি শারঈ মিন কুতুবি ফাহফাজ কাওয়াইদাহা ওয়াসলুক মাসালিকাহা তাসলাম মাকালাকা মিন যায়গি ওয়া মিন কাযিবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিরা যা বলতে পারলো না, নাসারারা যা বলতে পারলো না, অ মুসলিম না নির্লজ্জের মতো বেহায়ার মতো আল্লাহর কোরআনের সাথে পৃথিবীর কোনো কেতাবকে সামঞ্জস্যশীল করতে পারলো না, কিন্তু এই নির্লজ্জ বেহায়া তাকলিদের কারণে আজকে সেটা করতে দ্বিধাবোধ করলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন বললেন মুসনাবি রুমি সম্পর্কে, বলেন মুসনাবি হাস্তে কোরআন দারজাবানে পাহলবি মুসনাবি মৌলবি মানবি। মুসনাবি ইমাম রুমি মুসনাবি যদি দেখতে চাও তাহলে এটা ফার্সি ভাষার কোরআন, মুসনাবি হাস্তে কোরআন, মুসনাবিটা হলো কোরআন দারজাবানে পাহলবি, এটা ফার্সি ভাষার কোরআন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই তাকলিদ এটা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাকলিদ জাতীয় এবং বিজাতীয় দুই প্রকার তাকলিদ সমাজে জেঁকে বসেছে। বিজাতীয় তাকলিদের কারণে আজকে সমাজ জীবন জনজীবন অতিষ্ঠ হয়েছে, মাঝহাবি তাকলিদের কারণে ধর্মীয় জীবন আজকে বিপন্ন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এত্তেবা করতে বললেন, তাকলিদ করতে মানা করলেন, এবং জাহিলিয়াতের জামানায় তারা তাকলিদ করত সেগুলি কথাও আল্লাহ পাক তুলে ধরলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম মিল্লাত এই তাকলিদে জড়িয়ে পড়ার কারণে মুসলিম জাতি চার ভাগে ভাগ হলো, চার টুকরো হলো, এই মুসলিম জাতির ঐক্য বিনষ্ট হলো। অথচ আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা তাদের দীনকে ভাগ করে নিয়েছে, টুকরো টুকরো করে নিয়েছে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন হে নবী। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দ্বন্দ্ব করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তোমাদের শক্তি খর্ব হবে। আজকে মুসলিম জাতির ঐক্য বিনষ্ট হলো, মুসলিম জাতির শক্তি খর্ব হলো, গোটা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হলো, যে কারণে সেই কারণ হলো এই দলে দলে বিভক্ত হওয়া। আর এই দলে দলে বিভক্ত হওয়ার মৌলিক প্রেরণা যারা যুগাল তাই হলো এই অন্ধ তাকলিদ। এই অন্ধ তাকলিদের ফলশ্রুতিতে 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 542 বছর পর্যন্ত কাবা ঘরের চারদিকে চার মাঝাবের চার মুসাল্লা স্থাপন করা হলো। চার মাঝাবের চার দল মুসলিম চারবার আজান দিয়ে চার ইমামের পিছনে চারবার জামাত কায়েম রাখলেন মাত্র 542 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে তাকলিদ মানুষকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু এই তাকলিদের ভিত্তি কোথায়? যে সমস্ত ইমাম মহামতি ইমামদের নামে এই মাজহাব সৃষ্টি করা হয়েছে এবং তাকলিদ করার কথা বলা হচ্ছে, তারা নিজেরাও এই তাকলিদের পক্ষে ছিলেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, নোমান বিন সাবেত বিন জুয়াতা আল কুফি রহমাতুল্লাহ আলাইহে, সেদিন এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মাজার ছিল কোন শহরে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মাজার যে জায়গায় সে জায়গার নাম কি শরীফ, লোকেরা বলতে পারলো না। বললাম যে আপনারা হানাফি মাজহাবের লোক, সংখ্যা এখানে বেশি, তা আপনারা কেন বলতে পারলেন না যে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের যেই শহরে জন্ম, যেখানে তিনি এন্তেকাল করেছেন, যেখানে তার কবর রয়েছে, সেটা কুফা শরীফ। কুফা শরীফে কবে ওরস হয়, কুফা শরীফে কবে মিলাদ হয়, কুফা শরীফে কবে কি হয়, এগুলি আপনারা বলতে পারেন না? যদি না বলতে পারেন তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের কবর যেখানে আছে বাগদাদ শরীফ হলো কি করে, খাজা মঈনুদ্দিন চিশতির যে কবর যেখানে আছে সেটা আজমির শরীফ হলো কি করে? তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে এত বড় একজন মুজতাহেদ ছিলেন, তার জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তিনি দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। উমাইয়া খেলাফতের পতন এবং আব্বাসীয় খেলাফতের উত্থানের পিছনে তার বিশেষ অবদান রয়েছিল। হকের পথে থাকার কারণে পরিশেষে তিনি আব্বাসীয়দের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হলেন, তাকে কাজীউল কুজাতের পোস্ট দেওয়া হলো, চিফ জাস্টিসের পোস্ট, তিনি সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, কারাবরণ করে কারাগারে নিষ্পেষিত হয়ে নির্যাতিত হয়ে ইন্তেকাল করলেন। কুফার অলিগলি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা তার হাতে গড়া, হাজার হাজার ছাত্রের তিনি স্টাইপেন্ড দিয়ে তাদের লেখাপড়ার কাজ করেছিলেন। সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তিনি ব্যবসা করতেন, তার ছিল রেশমের দোকান, রেশমের কাপড়ের দোকান ছিল এবং ছিল রেশমের ফ্যাক্টরি। গোটা বিশ্বে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের ফ্যাক্টরি থেকে উৎপন্ন রেশম পেস্ট আপনার সারা বিশ্বে সাপ্লাই দেওয়া হতো। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কাপড় বিক্রি করতেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের তো তাবিজের দোকান ছিল না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের তো সবিনা খতমের দোকান ছিল না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তো মিলাদের ব্যবসা ছিল না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের পীর মুরিদির ব্যবসা ছিল না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের ভোগ ও তাবারুক দেওয়ার ব্যবস্থা তার ওখানে ছিল না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে সুন্নতি পেশা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে বলেছেন, হারামুন আলাম আল্লাম ইয়ারিফ দালিলি আই ইউফতিয়া বি কালামি, যে ব্যক্তি আমার কথার কোনো দলিল জানে না সে ব্যক্তিকে আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া হারাম ঘোষণা করে গেলাম। আমি কথাটা বলেছি কোন দলিলের ভিত্তিতে, এই দলিল যার জানা নেই সে ব্যক্তির জন্য আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাগরেদ ইমাম আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, কাজী ইয়াকুব বিন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ বিন হাসান আর সাইবানি রহমাতুল্লাহ আলাইহে, যাদের দুইজনকে সাহেবাইন বলা হয়, আর একজন ছিলেন ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহে। তিনজন ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য অন্যতম ছাত্রের অন্তর্ভুক্ত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহে এবং ইমাম মোহাম্মদ বিন হাসান আর সাইবানি রহমাতুল্লাহ আলাইহে, এই সাহেবাইন দেখা গেছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে রেখে যাওয়া মাসলার ফেকার কেতাব খুললে দেখা যায় অন্তত পক্ষে তিন ভাগের দুই ভাগ সুলুসাই মাজহাব, সুলুসাই মাজহাবকে অবজ্ঞা করেছেন বা প্রত্যাখ্যান করেছেন, গ্রহণ করেননি, কারণ তারা সবাই ছিলেন মুজতাহেদ মোতলাক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মুজতাহেদ, মুজতাহেদ যদি ভুল করেন তাহলে সওয়াব পান একটি, আর মুজতাহেদ শুদ্ধ করলে সওয়াব পান ডবল, কিন্তু মুজতাহেদের সব মাসলা আমি মানতে বাধ্য নই। মুস্তাহেদের কুল্লুমা হাব্বা ওয়া দাব্বা সব কথা যদি মানতে আমি বাধ্য হতাম আর তার সাগরেদরাও যদি বাধ্য হতেন তাহলে উস্তাদের মাসলার বিরুদ্ধে তারা নিজেরা মাসলা কখনোই বর্ণনা করতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই বলছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আওযাঈ ওয়ালা সাউরী খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। লা তুকাল্লিদনি, বিনা দলিলে আমার কোনো কথা তোমরা মেনে নিও না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথাও বিনা দলিলে মেনে নিও না। ওয়ালা শাফিঈ ওয়ালা সাউরী ওয়ালা আওযাঈ, ইমাম সুফিয়ানুস সাউরী, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ এবং ইমাম আওযাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া, তাদের কারো অন্ধ অনুসরণ তোমরা করো না। মানা করে গেলেন, বিনা দলিলে কারো কথা তোমরা মেনো না। খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, আহকামকে গ্রহণ করো সেখান থেকে, কিতাব সুন্নাহ থেকে আহকাম গ্রহণ করো। এখন কিছুদিন আগে এক মুফতি সাহেবের সাথে কথা হচ্ছিল, মুফতি সাহেব বলতেছিলেন যে আপনারা কি আল্লাহর নবীকে দেখেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা সেভাবে সালাত আদায় করো। তো নবীকে আমরা দেখতে পাই? তো নবীকে আমরা দেখতে পাই না, তাহলে আমরা সালাত আদায় কিভাবে করব? তার মানে মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখতে পাবো না, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতেরা সবাই আল্লাহর নবীকে দেখতে পাবেন না, সুযোগ পাবেন না, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা কি অহেতুক বলে গেলেন? নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা কি শুধু সাহাবীদেরকেই বলে গেলেন নাকি কিয়ামত পর্যন্ত তার হুকুম প্রযোজ্য? যদি কিয়ামত পর্যন্ত হুকুম প্রযোজ্য হয় তাহলে এটার মানে কি? আর যদি বলেন যে না সাহাবীদের জন্য প্রযোজ্য, তাহলে বলে দেন যে ইসলাম সাহাবী পর্যন্তই শেষ, আমরা সালাত আদায় না করলেও আমাদের চলবে। যদি বলেন আমাদেরকে সালাত আদায় না করলেও চলবে, এর পরবর্তীতে আর একটা কথা জিজ্ঞাসা করলাম যে তাহলে তো কথা ঠিকই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখতে পাই নাই, তো আপনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেয়েছেন। আমি তো নবীকে দেখি নাই, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটা আমার ভুল। আপনি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো দেখেছেন, আপনি 1200 বছর পূর্বের ইমামকে দেখতে পেলেন, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পেলেন না কেন? 1200 বছর পূর্বের ইমামের কথা যদি ফেকার কেতাবে থাকে, তাহলে ফেকার কেতাবে যদি 1200 বছরের পূর্বের ইমাম সাহেবের কথা আছে, কিন্তু আল্লাহর নবীর কথা তো হাদিসের কেতাবে নাই। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তাকলিদ যারা করে তারা যে পশু হয়ে যায়, পশু যেমন তার বিবেক হারিয়ে ফেলে, আর পশুর জন্যই যেটা প্রযোজ্য তার জ্বলন্ত প্রমাণ এখানে বিদ্যমান। শুধু আমাদের সমাজে বলবেন কেন, পার্শ্ববর্তী সনাতন ধর্মওয়ালাদের কাছেও যখন যাই, তখন তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আপনাদের ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম, যেই দেবতার গোশত খাইলে দেবতার অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানায় পড়লে কি অবমাননা হয় না? তাহলে তাকলিদ আপনাকে এত দূর নিচে নামিয়ে নিয়েছে যে আপনার বিবেককে আপনি জলাঞ্জলি দিয়েছেন। তাকলিদ করলে মানুষ পশু হয়ে যায়, যেহেতু তাকলিদটা পশুর জন্যই প্রযোজ্য। ভারতের শ্রীলঙ্কার আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আমির হাসান। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময় একদিন ডাইনিংয়ে আমাকে বললেন, আমান তোমরা তো আহলে হাদিস, আর আমরা হলাম শাফি মাজহাবের লোক। সাধারণ মানুষ হাদিস কি করে বুঝবে? সাধারণ মানুষ হাদিস তো জানে না। তা আমি বললাম, সাধারণ মানুষ তো হাদিস জানে না, সাধারণ মানুষ তো ইমাম শাফি রহমাতুল্লাহর মাসলাটা খুব জানে। যেই সাধারণ মানুষ ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে জানে না, সেই সাধারণ মানুষ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ফেকা কি করে পড়ে? বলে আলেমদেরকে জিজ্ঞেস করে জেনে নেয় যে আমার মাঝহাবে কি আছে। যে আলেমকে জিজ্ঞেস করে আমার মাঝহাবে কি আছে, সে আলেমকে জিজ্ঞেস করবে আল্লাহ নবীর হাদিসে কি আছে? যে আলেমকে জিজ্ঞেস করবে মাঝহাবে কি আছে, সে আলেমকে জিজ্ঞেস করবে হাদিসে কি আছে, বলছে যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় তখন সে লোক কি করবে। তো আমি বললাম যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় সে লোক যেমন ধোঁকা খাবে, আলেম যদি ফেকা না বলে অন্য কিছু দেয় তখন সে কি করবে। নিরুত্তর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। বললাম যে তাকলিদ যারা করে তাদের অবস্থা এরকমই হয়, কারণ তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য, তাকলিদ হলো অমানুষের জন্য প্রযোজ্য, মানুষের জন্য তাকলিদ আল্লাহ পাক রাখেন নাই। আপনি দুনিয়ার সব কিছু খরিদ করার সময়, কেনার সময় আপনি দেখে নেন, চিনে নেন, বেছে নেন, সব কিছু বাছাই করে নেন। এক শতাক জায়গা কেনার সময়, এক শতাংশ জমি কেনার সময় আপনি 30 বছরের, ওই যে নাজিম ভাই মুসকি মুসকি হাসতেছেন কারণ উনি তো মোহরি মানুষ ভালো জানেন, হ্যাঁ 30 বছরের রেকর্ড না লিখলে দলিলটাই বাতিল, আল্লাহ আকবার। কারণ 30 বছরের রেকর্ডটা নিয়ে আসতে হবে, এটা কে মালিক ছিল আগে, তারপরে কে মালিক হলো, কোন সূত্রে মালিক হলো, বিক্রি সূত্রে না খরিদ সূত্রে না হেবা সূত্রে না দান সূত্রে না পৈতৃক সূত্রে, তার কোন দলিল মূলে মালিক হলো, সে দলিল নাম্বার কত, তার তারিখ কত, এগুলি উল্লেখ করে 30 বছরের রেকর্ড সেখানে না গাইলে সে দলিল টেকে না। তাহলে দুনিয়ার 100টাক জায়গার দলিলের এই হালত, তাহলে পারলৌকিক জীবনের দলিলের কি হালত। আল্লাহ পাক আমাদেরকে তাকলিদ হারাম করেছেন, তাকলিদ দুনিয়াবী বিষয়ে আমরা গ্রহণ করি নাই। বিরাট বড় বুজুর্গ 500 টাকার একটা নোট আপনার হাতে দিল, আপনি সাথে সাথে এই নোটটাকে লাইটের আলোতে অথবা সূর্যের আলোতে ধরলেন, ওর ভিতরে জল সাপ আছে কিনা, ওর ভিতরে সিকিউরিটি রগটা আছে কিনা, ওর ভিতরে যেগুলি আলামত থাকা দরকার অরিজিনাল নোট সেগুলি আছে কিনা, এগুলি যাচাই বাছাই করে নিয়ে নিলেন। তখন তার বললেন না যে বুজুর্গ দিয়েছেন, এটা গ্রহণ করে নিলেই হয়। এইভাবে চলছে আজকে সমাজ, এইভাবে চলছে আজকে গড্ডালিকা প্রবাহে মানুষ গা ভাসিয়ে দিয়ে দুনিয়াতে যত রকমের দুর্ঘটনা ঘটছে সব দুর্ঘটনার পিছনে মৌলিক দায়ী হলো এই তাকলিদ। রাজনৈতিক গোলমাল, একজন আরেকজনকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল, নেতা বলছে ওকে লাশ ফেলে দিতে হবে, বাস লাশ ফেলার জন্য প্রস্তুত। কেন লাশ ফেলবো, কি অপরাধ তার, নেতা বলছে এটা করতে হবে, নেতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার অধিকার তার দলের লোকের নেই, যদি প্রশ্ন করেই বসে তারপরের দিন থাকবেন দল থেকে সে ছাঁটাই হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ভয়াবহ অবস্থা হবে, মানুষ কিয়ামতের আগে নিহত হবে, হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, নিহত ব্যক্তি নাও জানতে পারে। হাদিসটা বুঝতে আমাদের আগে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। নিহত ব্যক্তি নাও জানতে পারে, অচানক তাকে কেউ হত্যা করেই দিল, কিন্তু হত্যা যিনি করছেন তিনি জানবেন না কেন হত্যা করলাম, এই কথাটা বুঝতে কষ্ট হয়। এখন তো আমরা খুব দিবালোকের মতো জানতে পারছি যে 5000 টাকা অমুককে দেওয়া হলো, 10000 টাকা অমুককে দেওয়া হলো, অমুকের লাশটা ফেলে দিয়ে আসো। কেন লাশ ফেলতে হবে এটা তার জিজ্ঞাসারও দরকার নেই, টাকা পেয়েছি লাশ ফেলতে হবে। দলীয় নেতা নেত্রী বলেছেন সঙ্গে সঙ্গে করতে হবে, মাঝহাবের ইমাম বলেছেন, মাঝহাবের ইমাম তো অনেক দূরের কথা, মাঝহাবি আলেমেরা বলেছেন, আমার তরিকার পীর সাহেব বলেছেন, যখনই বলেছেন তখন আর এটা যাচাই বাছাই করার আমার দরকার নাই। এই যাচাই বাছাই না করার কারণে আজকে সমাজ কলুষিত হয়ে গেল, সমাজের যত রকমের দুর্ঘটনা, রাজনৈতিক গোলযোগ, ধর্মীয় গোলযোগ, সামাজিক অনাচার, সব কিছুর মৌলিক কারণ হলো এই তাকলিদ। এই তাকলিদ বড় ভয়াবহ অভিশাপ। বন্ধুগণ, তাকলিদ সম্পর্কে আল্লাহ পাক তাই বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়াবি বিষয় তারা খুব ভালো বোঝে, দুনিয়াবি বিষয় ভালো বোঝে, তখন বাপ দাদার অন্ধ অনুসরণ করা লাগে না। ওহুম্মানিল আখিরাতে হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়, আখিরাতের কথা যখন বলা হয় তখন বলে যে বাপ দাদা ভালো বুঝতেন, আমরা হলাম মগা, আমরা বুঝি না। বুজুর্গানের দিন ভালো বুঝেছেন, আমরা বড় মগা, বাপ ভালো বুঝেছেন, আমরা বড় মগা, অথচ বাপ ছিলেন মূর্খ, আর তার ছেলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে বিরাট বিশাল আধুনিক মডেলের বিল্ডিং বানিয়েছে বাপের কুঁড়ো ঘর ভেঙে ফেলে দিয়ে। তখন বাপের ছেলে বুদ্ধিমান হয়ে গেছে, বাপের ছেলে সে শিক্ষিত হয়ে গেছে। বাপ কিভাবে চলেছে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ বাপ লেখাপড়া জানতেন না, বাপ ছিলেন ব্যাকডেটেড আনকালচার্ড, বাপ আনকালচার্ড ব্যাকডেটেড। ওই জন্য আমি আপ টু ডেট হয়ে কালচার্ড হয়ে আমি এখন চলছি সামনের দিকে, আধুনিকতার দিকে। কিন্তু ধর্মীয় মাসলা আসার সাথে সাথে বলছি, বাপ দাদা খুব বুদ্ধিমান ছিলেন, আমি হলাম মঘা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জাহেরি অংশ তারা খুব ভালোভাবেই বোঝে, অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে উদাসীন থাকে। বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি দুইজন একজন আরেকজনের ছাত্র, ডাইরেক্ট ছাত্র। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন আনাস আল আসবহি আল মাদানি রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, তারই সাগরেদ মোহাম্মদ বিন ইদ্রিস আস শাফেঈ, মোহাম্মদ বিন ইদ্রিস আস শাফেঈ এই ক্ষণজন্মা মহাপুরুষ ফিলিস্তিনের গাজা উপত্যকায় জন্মগ্রহণ করেন 150 হিজরিতে। 150 হিজরিতে জন্মগ্রহণ করে তিনি ফিলিস্তিন ত্যাগ করে মদিনায় বসবাস করেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করে তার কাছ থেকে হাদিস শিখতেন ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি। মোহাম্মদ বিন ইদ্রিস আস শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি এই ক্ষণজন্মা মহাপুরুষ জন্মগ্রহণ করলেন 150 হিজরিতে আর এন্তেকাল করলেন 204 হিজরিতে। মাত্র 54 বছর এই পৃথিবীতে তিনি বেঁচেছিলেন। 54 বছরের মধ্যে তিনি কোরআন সুন্নাকে, কোরআন সুন্নার আলোকে এই পৃথিবীকে উদ্ভাসিত করলেন, কোরআন সুন্নার অক্লান্ত পরিশ্রম ও খেদমত দিয়ে গেলেন, জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু আপনি এই জাল হাদিসের কেতাব খুলে দেখেন, এই মহামতি ইমামের নামে এই মাঝহাবি ভাইয়েরা, হানাফি মাঝহাবের ভাইয়েরা অথবা অন্য মাঝহাবের ভাইয়েরা, তো হানাফি মাঝহাবের সাথেই তাদের দ্বন্দ্বটা খুব বেশি হয়, মাঝহাবি ভাইয়েরা কেতাবে লিখলেন, ইয়াকুনু ফি আখিরাত জামানে রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আলা উম্মতি আদাররা আলা ফিতনাতি ইবলিস, তার ফেতনা হবে আমার উম্মতের মধ্যে ইবলিসের ফেতনার চেয়েও ভয়াবহ। মাঝহাব তোমাকে কোথায় নিয়ে ফেলে দিল, মাঝহাব তোমাকে ফেলে দিল। তুমি বলছো আমি ইমামকে ভালোবাসি, তুমি তোমার ইমামকে ভালোবাসো, তোমার মাঝহাবি ইমামকে, তোমার মাঝহাবি ইমাম তো এহেন জঘন্য উক্তি কোনো সময় করেন নাই, করতে বলেন নাই, তাদের তারা তো মুসলিম মিল্লাতের প্রতি একে অপরের শ্রদ্ধাশীল ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি দুইজন উস্তাদ সাগরেদ একদিন এক তালাকের মাসলা নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল ফতোয়া দিলেন। আপনি বলবেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল বললেন, আমি বললাম কোন স্পর্ধায়, আমার আবার বলার স্পর্ধা কোত্থেকে এলো, আমি কেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল ধরতে যাব, আমার বাপদাদা 14 পুরুষ, 5-14 পুরুষ কেউ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল ধরার ক্ষমতা রাখেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল ধরেছেন তার সাগরেদ মোহাম্মদ বিন ইদ্রিস আস শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তালাকের ফতোয়া ভুল দিলেন, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন, সংশোধন করেছেন তার সাগরেদ, আর আমি সেটাকে ট্রান্সলেট করে আপনাদের কাছে শোনাচ্ছি। ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন, এর সমর্থনে আল্লাহর নবীর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুজতাহিদ ভুল করলে 100 সওয়াব পায় আর শুদ্ধ করলে ডবল সওয়াব পেয়ে থাকেন। মুজতাহিদ ভুল করলে সওয়াব পাবেন, আল্লাহর নবীর হাদিস যদি হয়ে থাকে তাহলে মুজতাহিদের ভুল হতেই হবে আর মুজতাহিদ ভুল করলেও সওয়াব পাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভুল ফতোয়া দিলেন, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহিকে বুকে জড়িয়ে ধরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, লাআল্লাহু ইয়ানফাউ বিকাল উম্মাল ইসলামিয়া, আল্লাহ পাক তোমার দ্বারা মুসলিম উম্মার কল্যাণ সাধন করবেন। যার উস্তাদ তার সাগরেদের ফতোয়াটাকে অকপটে মেনে নিলেন, যখন দেখা গেল সাগরেদের ফতোয়াটা সুন্দর হয়েছে। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার বাপ দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন ভুল ফতোয়া দিলেন, ভুল ফয়সালা দিলেন, আল্লাহ পাক কোরআনে ব্রডকাস্টিং করেছেন কি দারুণ ভাবে। আল্লাহ পাক বলেন ওয়া দাউদ ওয়া সুলাইমান ইজ ইয়াহকুমানি ফিল হার্স ইজ নাফাসাত ফিহা গানামুল ফিহি গানামুল কওম ওয়া কুন্না লি হুকমিহিমা শাহিদিন। ওয়া দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমান দুই বাপ বেটা মিলে যখন ফয়সালা দিয়েছিল ছাগল একটা ক্ষেতকে নষ্ট করেছিল সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন দুইজনের ফয়সালা ঠিক ছিল। বাপ ফয়সালা দিয়েছিল একটা, বাপের বাপকে আল্লাহ পাক গুণাবলী দিয়েছেন, বাপের ফয়সালাকে সংশোধন করলেন বেটা, বেটার ফয়সালাকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, বাপের ভুল হলো বেটা সংশোধন করলেন। এরকম ইতিহাস দুনিয়াতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, মাঝহাবি ইমামগণ তাদের উস্তাদ সাগরেদেরকেও শ্রদ্ধা করেছেন এবং একে অপরকে দোষারোপ করেন নেই। ইমামদের ইজতিহাদি ভুল আমি মানতে বাধ্য নই, ইজতিহাদি ভুল আমি মানব না, আপনিও মানেন না অথচ আপনি স্বীকার করেন না। আপনার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন কি, তিনি বললেন যে ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। আপনার মাঝহাবের কিতাব আপনি খুলে দেখেন, ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ এই ফতোয়াটা হানাফি মাঝহাবের কোনো ইমাম তো দূরের কথা আদনা দরজার কোনো অনুসারী পর্যন্ত আজ পর্যন্ত তা গ্রহণ করেন নাই। আপনি তো ফার্সি ভাষায় কোনো দিন নামাজ পড়েন না, আপনি যদি ফার্সি ভাষায় নামাজ না পড়েন তাহলে আপনার ইমামের ফতোয়া তো আপনি মানেন না, তা আমি মানব কোন দুঃখে। আপনার ইমামের ফতোয়া তো আপনিও মানেন নাই, ফার্সি ভাষায় কেরাত পড়াটাকে আপনার ইমাম বৈধ বললেও আপনি তো সেটা গ্রহণ করেন নাই। অতএব তাকলিদ যে আপনিও করেন না অথচ গায়ের জোরে সহি হাদিসকে ঠেলে দিয়ে চলেছেন, আজকে এই মাঝহাবের দোহাই দিয়ে অগণিত সহি হাদিস আপনি ফেলে দিচ্ছেন। জেনে রাখুন, শুনে রাখুন, আপনার মাঝহাবে জোরে আমিন বলা নাই, অপর অপর মাঝহাবে আর তিন মাঝহাবে জোরে আমিন আছে। আপনি যদি চার মাঝহাবের স্বীকৃতি দিয়ে থাকেন তাহলে আপনি চার মাঝহাবের স্বীকৃতি তো দিলেন, চার মাঝহাবের স্বীকৃতি দিয়ে তাহলে ও লোক জোরে আমিন বলছো খেদাচ্ছেন কেন মসজিদ থেকে, কেন বের করে দিচ্ছেন মসজিদ থেকে? মসজিদ থেকে আপনি বের করতে পারবেন কোন সাফি মাঝহাবের লোক আপনার মসজিদে জোরে আমিন বললে? আপনি তো বলছেন চারো মাঝহাব বরহক, চারো মাঝহাব বরখা বরহক, জোরে আমিন সাফি মাঝহাবের লোকেরা বলতে পারবে আপত্তি নাই, মালিকি মাঝহাবের লোকেরা বলতে পারবে আপত্তি নাই, ওরা মাঝহাব মেনে জোরে আমিন বলে, হাম্বলি মাঝহাবের লোকেরা জোরে আমিন বলতে পারবে অসুবিধা নাই, কিন্তু আহলে হাদিসরা জোরে আমিন বললে অসুবিধা, কারণ ওদের কোনো লাইসেন্স নাই। বেয়াদবি মাফ করলে একটা কথা বলতে হয়, না বলে পারি না। কিছু লোক আছে, কিছু লোক আছে যারা অবৈধ কারবার করে কিন্তু লাইসেন্সবিহীন, এদেরকে পুলিশে ধরে ধরে পিটায়, আর লাইসেন্স নিয়ে যারা অবৈধ কাজ করে তাদেরকে পুলিশ পাহারা দিয়ে রাখে, কারণ ওদের লাইসেন্স আছে আর এদের লাইসেন্স নাই। কাজ দুইজনের এক, কিন্তু একজনের লাইসেন্স আছে আর একজনের লাইসেন্স নাই। আমি মাঝহাবের লাইসেন্স নিয়ে জোরে আমিন বলি নাই, তাই তো আমাকে মসজিদ থেকে বের করার নির্দেশ আপনি দিয়েছেন, কিন্তু আপনি কোনো মাঝহাবের লাইসেন্স নিয়ে যদি কেউ জোরে আমিন বলে তখন তো আপনি বলবেন চার মাঝহাব বরহক। আর গুলাম রহমান সাহেব তো মকসুদুল মুমিনীর মধ্যে লিখে গেলেন চার মাঝহাব চার ফরজ। চার মাঝহাব যখন চার ফরজ হয়ে গেল, এক ভাইকে তাই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় মাঝহাব মানেন, কয় আমি এক মাঝহাব মানি, তো এক মাঝহাব মানেন তো তিন মাঝহাব তো মানেন নেই, চার ফরজের এক ফরজ মানলেন আর বাকি তিন ফরজের খবর নেন তারপরে কথা বলেন, বুঝছে না? চার মাঝহাব চার ফরজ, এক মাঝহাব মানি আর তিন মাঝহাব বিশ্বাস করি। আমি বললাম খুব চমৎকার কথা, আসরের সালাত চার রাকাত ফরজ, তিন রাকাতের এক রাকাত পড়বেন, চার রাকাতের এক রাকাত পড়ে আর তিন রাকাত বিশ্বাস করে সালাম ফিরাবেন কাল থেকে, না হলো না? যদি তা না হয় তাহলে এটা কেমন করে আপনি বলেন? এই মাঝহাবি দলাদলি দিয়ে কোরআন ও হাদিসকে ব্যারিকেড দেওয়ার জন্য, ঠেকানোর জন্য আজকে এই মাঝহাবের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এবং যেই মহামতি ইমামগণ মাঝহাবের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা চার মাঝহাবের চার ইমামকে সমানভাবে শ্রদ্ধা করছি। যেই মাঝহাবের ফতোয়াটা যেখানে কোরআন হাদিস আছে সেখানে পৃথিবীর কোনো মাঝহাব চলবে না, যেখানে কোরআন হাদিসের কোনো সমাধান আমরা খুঁজে পাই না, কোরআন হাদিসের সমস্যার সমাধান আছে, যেহেতু কোরআন হাদিস পূর্ণাঙ্গ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ রেখে গেছেন, আমাদের এলেমের স্বল্পতার কারণে আমরা কোনো মাঝহাব কোনো ফতোয়া হয়তো কোরআন হাদিসে খুঁজে পাই নাই। যদি না পেয়ে থাকি, যেই মাঝহাবের ইমামের ফতোয়াটা কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যশীল সেটা গ্রহণ করার এখতিয়ার আমার আছে, কিন্তু আপনার নাই, যেহেতু আপনি এক জায়গায় নাকে দড়ি পরিয়ে এক জায়গায় আপনি বন্দী হয়ে গেছেন, সেই মাঝহাবের ভুল শুদ্ধ সব আপনাকে মানতে বাধ্য হয়, কিন্তু বাধ্য করা হয়, কিন্তু আমাদেরকে ওইভাবে বাধ্য করা হয় নাই। আমরা চার মাঝহাবের চার ইমামকে শ্রদ্ধা করি সমানভাবে। আপনি এক মাঝহাবের ইমামকে ভালোবাসেন আর আরেক মাঝহাবের ইমামের বিরুদ্ধে জাল হাদিস রচনা করে নিজের জাহান্নামের পথকে সুগম করে নিয়েছেন। কেউ হয়তো বলবেন যে আপনারা আহলুল হাদিস, আপনারাও তো আরেকটা দলের অনুসরণ করলেন, আপনারা মুসলিম জাতিকে বিভক্ত করেছেন। কথাটা খুবই পরিষ্কার, এই কথাটা বুঝতে যার ভুল হয়েছে তিনি সঠিক পথ বুঝতে তার দারুণ কষ্ট হবে। আমি গত কয়েকদিন আগে বঙ্গাইগাঁও রেল স্টেশনে বসেছিলাম, আসামের বঙ্গাইগাঁও রেল স্টেশনে একজন যুবক এসে বললেন যে আহলে হাদিস তো বলা যাবে না। তা আমি বললাম যে আহলে হাদিস বলবো না, তুই আহলে খবিশ বলবো নাকি? আহলে হাদিস বলা যাবে না তো কি বলবো, আমি কি বলবো? বলছে না আল্লাহ মুসলিম বলতে বলেছেন। হ্যাঁ মুসলিম বলতে হবে, তা আপনি মুসলিম বলেন, আমাকে আল্লাহ মুসলিম বলতে বলেছেন, আহল হাদিস বলতে বলেছেন, কোরআন এবং হাদিসে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আহলুস সুন্নাতে ওয়াল জামাআতে মিনহুম, মুসলিমদের মধ্যে আহলে সুন্নাত আল জামাতের লোকেরা হবে কাশাতিল বাইযায়ে ফি সাউরিল আসওয়াদ, কালো গরুর গায়ে সাদা পশমের মতো। ওয়া আহলুস সুন্নাতে ওয়াল জামাআতে মিনহুম, আল্লাহ নবীর হাদিসের শব্দ, তাহলে আহলে সুন্নাত আল জামাত হবে। মুসলিম জাতি 72 ভাগে 73 ভাগে ভাগ হবে, 72 কাতার হবে জাহান্নামি, 1 কাতার হবে জান্নাতি, তো মুসলিম জাতি তো ভাগ হবে। আপনি যে বলবেন সবাই মুসলিম, তো সবাই তো মুসলিম, তো জগা খিচুড়ি হয়ে গেল। যে জগা খিচুড়ি থেকে পার্থক্য করার জন্য আমি আহলুল হাদিস বলেছি। আহলুল হাদিস মানে হলো এই, চার মাঝহাবকে ভাঙার জন্য, চার দলকে ভাঙার জন্য। আহলুল হাদিস দল গড়ার আন্দোলনের নাম নয়, আহলুল হাদিস দল ভাঙার আন্দোলনের নাম। চারজন চার কর্নারে বসে আছেন চার ইমামকে নিয়ে, কিয়ামত পর্যন্ত একজন ইমামের অনুসারী আর একজন ইমামের দলে কোশ্চিন কালেও যেতে রাজি হবে না, কোশ্চিন কালেও তাকে আনা সম্ভব হবে না। কিন্তু আমি মিডল পয়েন্টে দাঁড়িয়ে আমি বলি নাই যে আমার ইমামের সাথে সালাত মিলাও, আমার পীর সাহেবের সাথে সালাত মিলাও, আমার আন্দোলনের আমির সাহেবের সাথে সালাত মিলাও। আমি বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সালাত মিলাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মানতে কারো আপত্তি থাকে, তাহলে তাদের সাথে আমাদের আর কথা বলার সুযোগও নেই। আমি বলছি চার কর্নার ছেড়ে দিয়ে মিডল পয়েন্টে আসো, তোমার দলীয় ইমামকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। এই কথাটাই যদি দলাদলি হয়, এই কথাটা আপনার বুঝতে ভুল হয়ে গেছে, এটা দলাদলি নয়, বরঞ্চ এটা দল ভাঙার আন্দোলন। চার মাঝহাব ভাঙা যাবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কোরআন ও সুন্নার এত্তেবায় আমরা না আসতে পারবো, কিয়ামত পর্যন্ত সুদূর পরাহত মুসলিম ঐক্য। বিরাট বড় মুফতি সাহেব মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন ঢাকার মাটিতে দাঁড়িয়ে, সারা বিশ্ব থেকে গলা ফাটিয়ে মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন, আর বলছেন চার মাঝহাব চার ফরজ, চার মাঝহাব বলবৎ রেখে কিয়ামতের আগ পর্যন্ত মুসলিম ঐক্য সম্ভব নয়, চার মাঝহাবকে জবাই না করা পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।